رضا رب السماء وقد عرفت الله رب حلوة حلوة حياتي وقد عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا العاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا او نذرا আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি যা কিছু চান তাই করেন আর তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না। সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল শেষ রাসূলকে প্রেরণ করেছেন। আমরা তাফসীর করব সূরাতুল মুরসালাতের। এই সূরার নাম হচ্ছে সূরায়ে মুরসালাত, কারণ এই সূরার প্রথম শব্দ হচ্ছে ওয়াল মুরসালাত। আল্লাহ পাক রব্বুল মুরসালাতের শপথ করেছেন। মুরসালাত মানে যা প্রেরিত। এই সূরা মক্কি সূরা, আর এই সূরায় 50টি আয়াত রয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলম এই সুরার প্রথমখানে বেশ কয়েকটি বিষয়ের কসম করেছেন। এগুলি কি এ সম্পর্কে একাধিক মত রয়েছে। যেটা প্রসিদ্ধ মত ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে জারির, তারা তাদের তাফসিরে এটাকেই ঠিক বলেছেন, সেটা হচ্ছে যেই বিষয়গুলির আল্লাহ কসম করেছেন সেগুলি সবগুলির উদ্দেশ্য হচ্ছে বাতাস। বাতাসের বিভিন্ন গুণ বা বিভিন্ন অবস্থা এখানে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের শপথ করেছেন। আর কেউ কেউ বলেছেন না, এগুলি মালায়েকা ফেরেশতাদের গুণ, যেই ফেরেশতারা ওহি করে থাকেন, যে ফেরেশতা বিভিন্ন কাজ করে থাকেন, এগুলিকে বোঝানো হয়েছে, আল্লাহ আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন ওয়াল মুরসালাতে উরফা, পর পর পাঠানো বাতাসের শপথ। ওয়াল মুরসালাতে উরফা, মুরসালাত প্রেরিত, এমন বাতাসের শপথ করছি আমি আল্লাহ, যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ পাঠিয়ে থাকেন। ওরফান উপকারের উদ্দেশ্যে, অর্থাৎ এমন বাতাসের শপথ করছি যেই বাতাস মানুষের জন্য উপকার করে অপকার করে না, কল্যাণ রয়েছে যে বাতাসে। ফাল আসিফাতি আসফা, অতঃপর সেই বাতাসের শপথ করছি যেটা এমন যা প্রচণ্ড বেগে বয়ে যায়, এমন বাতাসের বা এমন বায়ু শপথ করছি যা প্রচণ্ড বেগে বয়ে যায়, ঝড়ো হাওয়া। আল্লাহ আসাফা মানে দ্রুত বেগে বাতাস প্রবাহিত হওয়া। তো এমন প্রচণ্ড ঝড়ের আমি শপথ করছি যা দ্রুত বয়ে যায়। ও নাশেরাতে নাশরা, আর তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন যে এমন বাতাসের শপথ করছি যা মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেয়। বাতাস যখন প্রবাহিত হয় তখন মেঘমালা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেয়, বিভিন্ন জায়গায় চলে যায়। যেখানে হয়তো মেঘমালা দেখছিলেন সেখানে বৃষ্টি হলো না, অন্য কোথাও চলে গেল, প্রবাহিত হয়ে বাতাস নিয়ে চলে গেল মেঘমালা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ফাল ফারিকাতি ফারকা, এবং বিচ্ছিন্নকারী বাতাসের শপথ করি যা মেঘমালাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ এমন বাতাস যা মেঘমালা এক জায়গায় একত্রিত হয়েছিল সেগুলিকে বিক্ষিপ্ত করে দেয়। ফারক মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। ফাল মুলকিয়াতে যিকরা, অতঃপর আল্লাহ পাক বলছেন যে মানুষের অন্তরে পৌঁছে দেয় আল্লাহর স্মরণ। ফাল মুলকিয়াতে যিকরা, অর্থাৎ এমন মালায়েকাদের, এখানে মালায়েকাই বলা হয়েছে বিশেষ করে, যে ওই সব মালায়েকাদের শপথ করছি যারা মানুষের অন্তরে আল্লাহ পাকের স্মরণ পৌঁছে দেয়। অথবা কোরআনের আয়াতকে বলা হয়েছে, কোরআনে কারিমের আয়াত আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। কেউ কেউ বলেছে রসুলগণকে বোঝানো হয়েছে, আল্লাহ আলম। এই সমস্ত শপথ করে আল্লাহ ফাকর বলছেন উজরান আও নুজরা, আমি যে রসুলগণকে পাঠিয়েছি অথবা কোরআনে করিম পাঠিয়েছি, ফলমুল কায়াতে জিকরা যে উল্লেখ করা হইল, অথবা ফেরেশতাদের মাধ্যমে আমি ওয়াহি পাঠিয়েছি আম্বিয়া রসুলগণের কাছে, কি জন্য? উজরান আও নুজরা, মানুষের ওজর অজুহাত শেষ করে দেওয়ার জন্য, যাতে করে কারো ওজর না থাকে। আর অন্যরা অথবা সতর্ক করার উদ্দেশ্যে, যাতে করে এই কথা না বলে যে আমরা তো জানতাম না, সুতরাং আমরা সতর্ক হইনি, যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হইতো যে এটা জাহান্নামের পথ, তাহলে আমরা শিরক করতাম না, আমরা আল্লাহ পাকের নাফরমানি করতাম না, গুনার কাজে লিপ্ত হইতাম না। আল্লাহ পাকের জন্য তার উপদেশকে বলেছেন উজরান আও নুজরা, ইন্নামা তুআদুনা লাওয়াকে। এসব শপথ করার পরে আল্লাহ বলছেন নিঃসন্দেহে যা তোমাদের সাথে প্রতিশ্রুত, যা তোমাদের ওয়াদা করা হয়েছে তোমাদের সাথে তা অবশ্যই ঘটবে, অর্থাৎ কিয়ামত অবশ্যই ঘটবে। আর কিয়ামত যেদিন ঘটবে অবস্থা কি হবে? ফাইজান নুজুম তুমি সাথে, ওই সময় কিয়ামত ঘটবে যখন তারকার আলো বিলুপ্ত হয়ে যাবে, তামস মানে আলোহীন হয়ে যাওয়া, ওয়াইজাস সামাউ ফরিজাত আর আকাশ যখন বিদীর্ণ হবে, ওয়াইজাল জিবাল নুসিফাত আর পাহাড় পর্বতমালা যখন ধ্বনিত হবে, ধ্বনিত হবে, ধ্বনিত হয়ে বিভিন্ন অবস্থা হবে। আল্লাহ পাকের পাহাড়ের বিভিন্ন অবস্থার কথা ধ্বংসের সময় উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে কাল এহন বা কাল এহনিল মানফুস, দুই রকম আয়াত রয়েছে, তুলোর মতো হয়ে যাবে আর সেটা ধ্বনিত তুলোর মতো হয়ে যাবে মানফুস মানে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেমন আমরা এর আগে তাফসীর করেছি, কাল মহল ইয়ামাতা কুমনুস সামাও, কাল মহল হয়ে যাবে গলিত পিতলের মতো, গলিত তামার মতো, অথবা এটা হয়ে যাবে ওই ময়লাযুক্ত তেলের মতো, কালমহল মানে হচ্ছে ময়লাযুক্ত তেল, এরকম হয়ে যাবে। তো বিভিন্ন স্তর ধ্বংসের আল্লাহ পাক বুঝিয়েছেন যে আর পাহাড় পর্বতমালা এভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়াইজা রসুল ওকতেতাত, আর রসুলগণের একত্রিত করার সময় যখন নির্ধারণ করা হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বের বিচার দিবসে রসুলগণকে একত্রিত করবেন, ওয়াইজা রসুল ওকতেতাত, তখন রসুলগণকে একত্রিত করার সময় নির্ধারিত হবে। লে আইয়ে ইয়াউমিন উজ্জালাত, এই বিষয়টি কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ এই যে কিয়ামতের দিনটা কখন আসবে এটা স্থগিত রাখা হয়েছে, কি হবে সেখানে? আল্লাহ পাক বলছেন যে লি ইয়াউমিল ফাসল, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত যে আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে, হক এবং বাতিলের মাঝে পার্থক্য হবে, আর সৎকর্মশীল উত্তম প্রতিদান পাবে, অসৎরা তাদের উচিত শাস্তি পাবে, এই দিনের জন্য এটা স্থগিত রাখা হয়েছে। সেই দিন কিয়ামত হবে, সেই দিন পৃথিবী ধ্বংস হবে। অমা আদরা কামা ইয়াউমুল ফাসল, হে নবী তুমি কি করে জানবে, তোমাকে কি বস্তু জানাবে যে চূড়ান্ত ফয়সালার দিনটি কি, কেমন করে জানবে? আল্লাহ পাক যদি না জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব লক্ষণ জানিয়েছেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন, তাছাড়া কিয়ামত কখন হবে এই সম্পর্কে আল্লাহ পাক কোনো কাউকে জ্ঞান দান করেননি। ওয়াইলুন ইয়াউমায়যিন লিল মুকাজ্জিবিন, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিনে যারা প্রত্যাখ্যানকারী মিথ্যাবাদী তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, অথবা ওয়াইল মানে জাহান্নামের একটি উপত্যকা, যেমন হাদিস দ্বারা বোঝা যায়। তাহলে ওয়াইলের দুটি তাফসীর হইতে, ওয়াইল মানে জাহান্নাম রয়েছে মিথ্যাবাদীদের জন্য, যারা আল্লাহ আল্লাহর দিনকে আল্লাহ রসুলকে মিথ্যা মনে করেছে আর অস্বীকার করেছে, আর ওয়াইল মানে দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে তাদের জন্য। আলাম নহলে কি লাউয়ালিন, আল্লাহ পাক উপদেশ দিতে গিয়ে বলছেন মক্কার মুশরিকদেরকে, আলাম নহলে কি লাউয়ালিন, পূর্বের জাতিদেরকে কি আমি ধ্বংস করিনি? সুম্মানুত বিহুমুল আখিরিন, আর শুনে রাখো তাদেরই আমি অনুগামী বানিয়ে দেব পরবর্তীকালে আসা লোকদের, অর্থাৎ পরবর্তীতে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই জাতি এসছে, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হেদায়তের জন্য এসছেন, এই মক্কার মুশরিক কাফেরদেরকেও তাদেরই অনুগামী বানিয়ে দেব, অর্থাৎ যদি এই রকমই তাদের আচার আচরণ থাকে, তারা সংশোধন করে ফিরে না আসে, তওবা না করে, ঈমান না নিয়ে আসে, তাহলে তাদেরকে আদ সামুদ লূত আলাইহিস সালামের জাতি আর নূহ আলাইহিস সালামের জাতিকে যেমন ধ্বংস করেছি পূর্বকালে, ওই রকমই এদেরকেও ধ্বংস করবো। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আর আমি এই রকমই অপরাধীদের সাথে আচরণ করে থাকি। আল্লাহ পাকের নীতিমালা একরকম, অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেন। পৃথিবীতে যদি আল্লাহ পাকের আযাব না আসে, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াইলুন ইয়াউমায়যিন লিল মুকাজ্জিবিন, সেই কিয়ামতের দিবসে প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ রয়েছে। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে কি আমি একটি ঘৃণিত পানি থেকে, নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি? মাহিন আল্লাহ বলেছেন, তাহলে এই বীর্য হচ্ছে ঘৃণিত তুচ্ছ, যেমন কাশপোটা মানুষকে খারাপ লাগে, নোংরা লাগে, ওই রকম পানি। আর এই পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা রেখেছেন যে তা দিয়ে আল্লাহ পাক রব্বুল সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, একমাত্র তিন ব্যক্তি ছাড়া, আদম, হাওয়া আর ঈসা আলাইহিমুসসালাম, সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর করবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলেছেন যে নগণ্য পানি বা ঘৃণিত পানি, এ কথা বলেননি যে নাপাক পানি। ফাজে আল্লাহ ফি কারানিম মাকিন, এবং এই বীর্যকে, এই নগণ্য পানিকে আমি বড়ই মজবুত স্থানে জায়গা দিয়েছি, অর্থাৎ জরায়ুতে, রাহেমের মধ্যে। মাতৃগর্ভে আল্লাহ পাক স্থান দিয়েছেন এলাকাদারি মালুম, এক নির্ধারিত সময় পর্যন্ত, ছয় থেকে নিয়ে নয় দশ মাস পর্যন্ত। সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস, আর সর্বোর্ধে হচ্ছে নয় বা দশ মাস। আল্লাহ পাক বলছেন যে ফাকাদার না ফানে মাল কাদেরুন, আর আমি সুপরিমিত করেছি, কাদার না, আমি তাদের গঠনকে করেছি সামঞ্জস্যপূর্ণ, সুপরিমিত, যেমন যেখানে লাগে ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটু পার্থক্যের সাথে। কোনো মানুষকে আল্লাহ যদি সৃষ্টি করেন, এই আঙ্গুল যে রয়েছে তার সাথে একটা যদি আল্লাহ বাড়িয়ে দেন খারাপ লাগবে, হাতটা যদি অন্য জায়গায় সেট করে দেওয়া হয় তো খারাপ লাগবে, দেখতে ভালো লাগবে না। ওয়াইলু ইয়াওমায়াযিল মুকাজ্জিবিন, সেই দিন কিয়ামতের দিবসে দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য। এই আয়াতটি বারবার করে এই সূরায় উল্লেখ করা হয়েছে, এই জন্য যে প্রত্যেকবার এক একটি বিষয় উল্লেখ করা হয়েছে, আর প্রত্যেকটি বিষয় সম্পর্কে কাফের মুশরিকরা যেহেতু অস্বীকার করে, অবিশ্বাসীরা অস্বীকার করে, সুতরাং বারবার করে এই কথাটি বলা হয়েছে যে দেখো যারা অস্বীকারী, অমান্যকারী, প্রত্যাখ্যানকারী তাদের জন্য দুর্ভোগ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুরসালাতের সাদ করছেন, আলাম নাজাইল আরদা কিফাতা আহিয়া আম ওয়া আমওয়াতা ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা। আল্লাহ পাক মানব জাতি সম্পর্কে সাদ করছেন যে দেখো হে মানুষ, তোমাদের জন্য এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি। আলাম নাজাইল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে ধারণকারী রূপে সৃষ্টি করিনি? আহিয়া ওয়া আমওয়াতা, জীবিতদেরও আর মৃতদেরও, এই পৃথিবী, এই মাটি জীবিতদেরকেও ধারণ করে আর মৃতদেরকেও ধারণ করে, জীবিতদেরকে চলার শক্তি দিয়ে থাকে, এই মাটির ওপর চলতে পারে, বসবাস করতে পারে, বসবাসযোগ্য আমি করেছি, এই মাটির ওপরই চলাফেরা করতে পারে, আর কোথাও গিয়ে সূর্য চন্দ্রে বসবাস করতে পারে না। আর আমুয়াতা অর্থাৎ মারা গেলেও মাটির তলায় দাফন করা হয়, মাটিতেই যেতে হয়, তো জীবিত থাক আর মৃত হোক, আমি মাটিকে করেছি ধারণকারী, মানুষকে ধারণ করে থাকে। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, আর আমি এই পৃথিবীর ওপর বড় বড় উচ্চ পর্বতমালা স্থাপিত করেছি যাতে করে পৃথিবী অস্থির না হয়ে যায়, আর অস্থির থাকলে বসবাসযোগ্য থাকতো না, চলাফেরার যোগ্য থাকতো না। ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, এবং তোমাদেরকে হে মানুষ আমি পান করিয়েছি সুমিষ্ট আর সুপেয় পানি। ওয়াইলু ইয়াওমায়াযিল লিল মুকাজ্জিবিন, সুতরাং সেই দিন দুর্ভোগ রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য। ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামীদেরকে, পাপিষ্টদেরকে কিয়ামতের দিনে বলা হবে ইনতালিকু, তোমরা চলো, ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, ওই আযাব শাস্তির দিকে যা তোমরা মিথ্যা মনে করতে। ইনতালিকু ইলা জিল্লিন যি সালাতে সওয়াব, তোমরা চলো এমন এক ছায়ার উদ্দেশ্যে যেই ছায়া হবে ধোঁয়ার ছায়া, আরামদায়ক ছায়া নয়, যি সালাতে সওয়াব, আর সেটা হবে তিন শাখা বিশিষ্ট, অর্থাৎ ধোঁয়া, মাথার উপরেও ধোঁয়া থাকবে, ডানেও ধোঁয়া, বামেও ধোঁয়া, চারিদিকে ধোঁয়াতে ঘিরে ফেলবে। লা জালিলুম ওয়ালা ইগনি মিনাল লাহাব, যা শীতল হবে না, আরামদায়ক হবে না, এই ধোঁয়াতে কোনোদিন ছায়া হয় না আর আরাম পায় না মানুষ। ওয়ালা ইগনি মিনাল লাহাব, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও কোনো কাজে আসবে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে ইন্নাহা তারমি বিশাররিন কাল কাসর, এই জাহান্নামের আগুন প্রাসাদের মতো স্ফুলিঙ্গ উৎক্ষেপণ করবে, এই জাহান্নামের আগুন এমন হবে যা তারমি বেশারারিন কাল কাসর, কাসর মানে হচ্ছে প্রাসাদ, প্রাসাদের মতো উঁচা উঁচা স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে। কান্নাহু জিমালাতুন সুফর, এমন হবে এগুলি, এই স্ফুলিঙ্গগুলি, যে আল্লাহ পাক বলছেন এগুলি হবে কালো উটের মতো, সুফর হলুদ বর্ণ, আর হলুদের সাথে সাথে আরবরা হলুদ কালোকেও বলে থাকে, এই জন্য কারো চেহারা যদি মলিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসফার শব্দটি তারা ব্যবহার করে থাকে, তাফসিরকাররা বলেছেন। তো কান্নাহ জিমালাতুন সুফর, দেখে মনে হবে এই আগুনের স্ফুলিঙ্গগুলোকে এত বিশাল বিশাল হবে, আর এত পরিমাণে হবে যে সেগুলি যেন কালো রঙের উটের শাড়ি, জিমালাত জামাল মানে উঁট, উঁটের সারি মনে হবে দেখে। ওয়াইলু ইয়াওমায়াযিল মুকাজ্জিবিন, সেই দিন কিয়ামতের দিবসে প্রত্যাখ্যানকারী যারা আল্লাহ পরকালকে অস্বীকার করেছে, রাসূলের কথা প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। হাযা ইয়াওমুল লা ইয়ানতিকুন, আর সেই দিন আল্লাহ বলছেন এমন একটা দিন যে দিন কেউ কথা বলতে পারবে না, এমন এক সময় আসবে একেবারে চুপ হয়ে যাবে, কোনো কথা বলার অনুমতি নেই। ওয়ালা ইউজানুল্লাহু, আর কোনো অনুমতিও দেওয়া হবে না যে ফায়াতা জেরুন, যে কোনো ওজুর অজুহাত পেশ করবে যে আল্লাহ এই করতে পারিনি, সেই করতে পারিনি, বুঝতে পারিনি। ওয়াইলু ইয়াউমা ইয়াজিলুল মুকাজ্জিবিন, দুর্ভোগ সেই দিন মিথ্যাবাদীদের জন্য। হাযা ইয়াউমুল ফাসলি জামানাকুম ওয়াল আউয়ালিন, আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। জামানাকুম ওয়াল আউয়ালিন, হে মানুষরা, তোমাদেরকেও একত্রিত করেছি আর তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও একত্রিত করেছি। হে আরব মুশরিকরা, মক্কার কাফেররা, শুনে নাও ভালো করে, যদি প্রস্তুতি না নাও, রাসূলের প্রতি বিশ্বাস না করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে বিশ্বাসী না হয়, তাহলে তোমাদের দশা খুব কঠিন হবে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, সুতরাং যদি তোমাদের কোনো কৌশল থাকে সেই কৌশল করো। কিয়ামতের দিনে কৌশল করার তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, করো কোনো কৌশল করার থাকে তো। যেমন বলা হয়েছে যে পালাতে পারবে, তো পালাও, কোথায় যাবে, কোথাও পালাবার স্থান নেই। আল্লাহ পাক বলছেন ওয়াইলু ইয়াউমাযিল মুকাজ্জিবিন, দুর্ভোগ সেই দিন মিথ্যাবাদীদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, পক্ষান্তরে যারা জান্নাতি তাদের গুণ আল্লাহ বর্ণনা করছেন, তাদের নিয়ামতের কথা বর্ণনা করছেন। নিঃসন্দেহে আল্লাহ ভীরু যারা, যারা সংযত পাপ মুক্ত ছিল, তাকওয়া মানে বেঁচে থাকা, গোনাহ থেকে বেঁচে থেকেছে আর আল্লাহর ভয়ে বেঁচে থেকেছে, এই জন্য তাকওয়া মানে ভয় করা অর্থ করা হয়। তারা অবস্থান করবে সায়াই আর ঝর্ণা ধারায়। অফাওয়াকে হামিম্মা ইয়াশতাহুন, আর যা মনে চাইবে ওই রকমই নানান রকমের ফলমূল পাবে। জান্নাতের ফলমূল আর দুনিয়ার নিয়ামতে পার্থক্য হচ্ছে যে জান্নাতে যা মন চাইবে, মায়াশতাহুন, পৃথিবীতে কিন্তু যা মন চাইবে যদি শক্তি সামর্থ্য থাকেও সচ্ছলতা থাকে তারপর হয় না, যা লব্ধ তাই হয়তো আপনার মার্কেট, আপনার দেশ, ওই ফল পাওয়াই যায় না, ওই নিয়ামত পাওয়াই যায় না। এই হচ্ছে বড় পার্থক্য জান্নাতের নিয়ামত, মায়াশতাহুন, যা চাইবে তাই পাবে। কোনোদিন শুনেছিলে কোনো নাম যে এইরকম কিছু শুনেছিলাম তার নেব, পাবে। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু হানিয়া বিমা কুনতুম তাআমালুন, যেহেতু পৃথিবীতে তোমরা ভালো কর্ম করেছিলে সুতরাং তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। ইন্নাকা যালিকা নাজিজুল মুহসিনিন, নিঃসন্দেহে আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ওয়াইলু ইয়াউমায়িযিন লিল মুকাজ্জিবিন, কিন্তু সেই দিন দুর্ভোগ হবে প্রত্যাখ্যানকারীদের জন্য। কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, আবার ফিরে আসছেন আল্লাহ পাক রব্বুল অপরাধীদের সম্পর্কে নিজের আলোচনাকে ফিরিয়ে নিয়ে আসছেন। আল্লাহ বলছেন কুলু ওয়াতামাত্তাউ, কাফের মুশরিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, এই পৃথিবীতে তোমরা খাওয়া দাওয়া করো, ওয়াতামাত্তাউ ভোগবিলাস করো কালিলান কিছু কাল, ইন্নাকুম মুজরিমুন, কারণ তোমরা অপরাধী, তারপরে তোমাদের কোনো ভবিষ্যৎ উজ্জ্বল নেই। ওয়াইলু ইয়াউমায়িযিল লিল মুকাজ্জিবিন, আর সেই দিন দুর্ভোগ রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য। ওয়াইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, ওয়াইলু ইয়াউমায়িযিল লিল মুকাজ্জিবিন, আর যখন তাদেরকে বলা হয়তো পৃথিবীতে যে ইরকাউ, রুকু করো, আল্লাহর সামনে অবনত হও, রুকু করা, রুকু নামাজের একটা রুকুন বলে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, নামাজ পড়ো বলা হয়তো মুসলিমদেরকে, বেনামাজিদেরকে, লা ইয়ারকাউন, কিন্তু তারা নামাজ পড়তো না। যখন বলা হয়তো আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাও, রাকা মানে ঝুঁকে যাওয়া হয়, ঝুঁকে যাও, অবনত হও, আনুগত্য স্বীকার করো, আল্লাহ পরকালকে মেনে নাও, আল্লাহ পাকের কিতাবকে মেনে নাও, লায়ার কাউন, তারা ঝুঁকতে চাইতো না। ওয়াইলু ইয়াউমায়িযিল লিল মুকাজ্জিবিন, সুতরাং সেই দিন দুর্ভোগ রয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য। তবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, সুতরাং এই আল কোরআনের পরে আর কোন বাণী রয়েছে যার প্রতি এরা বিশ্বাস করবে? কোরআনকে বিশ্বাস করবে না তাহলে আর কি বিশ্বাস করবে? সুনান আবু দাউদ একটি হাদিস রয়েছে যে এই সূরা শেষ হলে আমান্না বিল্লাহ বলতেন, কিন্তু হাদিসটি জয়ীফ। এইরকম সূরা তিন শেষ হলে বালা ওয়া আনা আলা যালিক মিনাশ শাহিদিন, অনেকে বলে থাকে আবু দাউদের এই হাদিসটিতে রয়েছে, সেটা জয়ীফ। আর সূরা কিয়ামত সম্পর্কে বললাম যে সেখানে বালা বলা, এগুলি হচ্ছে জয়ীফ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আর আল্লাহ পাক রব্বুল কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। এখানেই আমার তাফসীর সূরাতুল কিয়ামার শেষ হলো, এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে কিছু মানুষ যারা নামাজ আদায় করে তার মধ্যেও বিশ্বাস সংকীর্ণতা হয়ে যায়, এটা কি কারণ? কি বললেন যে যারা নামাজ আদায় করে? অনেক মানুষ আমরা নামাজ আদায় করি তবু মনের মধ্যে অবিশ্বাসী জন্মে থাকে, অতিরিক্ত অবিশ্বাস, অনেক কিছুর মধ্যে সন্দেহ পোষণ আছে, এটার উদ্দেশ্য? যেগুলি ইমানের বিষয় আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, বিশ্বাসের বিষয়, সেগুলিতে সন্দেহ করলে কুফরি, নামাজ পড়েও কাজে আসবে না। কেউ যদি সন্দেহ করে তাকদীরে, তাহলে সেও মুমিন হইতে পারলো না, মুসলিম হইতে পারলো না। কেউ যদি অস্বীকার করে ফেরেশতাকে তাহলে মুমিন মুসলিম হইতে পারল না। হ্যাঁ, কেউ যদি ওয়াহিকে অস্বীকার করে তাহলে মুমিন হইতে পারল না, কেউ যদি দণ্ডবিধানকে অস্বীকার করে তাহলে সে মুমিন মুসলিম হইতে পারল না। নামাজ পড়া বলছে না আজকালকার মডার্ন মুসলিম অনেকে, হ্যাঁ, যে দণ্ডবিধানটাই তো বড় বড় তা, তাহলে একটাই কথা কুফুরি, চিরকালে জাহান্নামে থাকার জন্য যথেষ্ট। সুতরাং সন্দেহ যাতে না থাকে, আল্লাহ পাকের দিন, আল্লাহ সৃষ্টি করেছে তার বান্দাদেরকে, তার বান্দাদের জন্য কোন রকমের জীবন বিধান উপযোগী হবে আর তাদের জীবনকে সুন্দর করে তুলবে আল্লাহ ভালো জানেন। সুতরাং আল্লাহ পাকের সবকিছুতেই প্রজ্ঞা রয়েছে, আল্লাহর নাম হাকিম। এই জন্য আল্লাহ যা বলেছেন, সংবাদ দিয়েছেন, আমরা বুঝি আর না বুঝি বিশ্বাস করতে, আল্লাহর কথা, তার রাসূলের কথা মিথ্যা নয়, আর যা আদেশ নিষেধ দিয়েছেন তাও মানতে হবে। এখন প্রত্যেকটি ক্ষেত্রে যুক্তি, এই যে গরুর গোস্ত কেন হালাল আর কুকুরের গোস্ত কেন হারাম, শুকুরের গোস্ত কেন হারাম, প্রত্যেকটার হেকমত বলতে হবে। আল্লাহ পাক এই দায়িত্ব নিয়ে, তুমি বান্দা, তুমি হয় মুসলিম হও মানে আত্মসমর্পণ করো, মেনে নাও আমার, আর না হলে অস্বীকার করো, দুয়ের একটা পথ, একটা পথ। সুতরাং আপনি কোনো ক্ষেত্রে সন্দেহ করবেন যে কি জানি আমার এটা বুঝে আসে না, আল্লাহ পাক যদি স্পষ্ট বলে থাকেন তাহলে এটা আপনার চলবে না, জি, আপনার ঈমান ভঙ্গ করে দিবে। আসসালামু আলাইকুম। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা যখন জামাতবদ্ধ অবস্থায় ইমামের পিছনে নামাজ পড়ি, অনেক ভাই সূরা ফাতিহা পড়েন না, কারণ বলেন যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপচাপ সেটা শুনতে হয়। সূরা ফাতিহা নামাজে পড়তে হবে, সবাইকে পড়তে হবে, এটাই ঠিক, সবাইকে পড়তে হবে সূরা ফাতিহা, এটা হচ্ছে ঠিক, আর এটাই সহিহ হাদিস। আর কোরআন পড়লে চুপ থাকো, এটা হচ্ছে আম নির্দেশ আল্লাহ পাকের, যে কোনো সময় যখন কোরআন তেলাওয়াত হবে তখন চুপ থাকো, কিন্তু বিশেষ অবস্থায় সূরা ফাতিহার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আমরা ছোট থেকে শুনে আসছি যে সৃষ্টির কসম খেতে নেই, স্রষ্টার কসম খেতে আছে, কিন্তু আপনি এখানে বললেন যে খুদ স্রষ্টাই সৃষ্টির কসম খেয়েছে, এটা কতদূর কি বাবা কি করেছেন? আল্লাহ পাক হাওয়ার কসম খেয়ে কি বলেছে বললেন আপনি? এটা তো আল্লাহ কসম, হাওয়াটা তো একটা সৃষ্টি নাকি? বান্দা মানুষ আল্লাহর কসম খাবে, কথা বুঝলেন? জি, বান্দা তার স্রষ্টার কসম করবে, শপথ করবে, কোন সৃষ্টির কসম করে, বাপের না, দানার নয়, চাকরির না, স্ত্রীর না, ছেলের না, মেয়ের না, বুঝা গেছে, দেব দেবীর না, পীর ওলির না, নবীর না, বুঝা গেছে, সৃষ্টির কসম করা শিরক। আর তাওহীদ শিরক এটা মানুষের ক্ষেত্রে, মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ পাক তার সৃষ্টির মধ্য থেকে যার ইচ্ছা, যে বস্তুর ইচ্ছা কসম করেছেন, আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে থেকেই তো কসম করেন। সময় শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের গ্রহণ করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুন আরাফতুল্লাহ।